بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. আমরা বাংলাদেশের লোকজন সবাই জানে ওসিলা দেয়, ওসিলা দেয় জানে বলে ওসিলা ছাড়া কিছু হয় না। আর বিশেষ করে দোয়ার ক্ষেত্রে ওসিলা বলে অমুকের ওসিলায় বাবা, না অমুক বাবার ওসিলায় দোয়া কবুল করো, অথবা অমুক অলির ওসিলায় দোয়া কবুল করো, এরকম বলে না। তো এই ওসিলাকে সামনে রেখেই সংক্ষিপ্ত এই দশ আজকে প্রথম নম্বর আল ওসিলা মানে কি? রব্বুল আলামিন সূরা মায়দার 35 নম্বর আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তার কাছে পৌঁছার জন্য ওসিলা, তার নৈকট্য লাভ করার জন্য ওসিলার অনুসন্ধান করো। আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করো, তাই না? ইমাম বলেছেন, ইবতাগু ইলাইহি ওয়াসিলা আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউমলি। আল্লাহ যে বলেছেন ইবতাগু ইলাইহি ওয়াসিলা, তার মানে হলো আল্লাহ আনুগত্য করে, আল্লাহ বিধান পালন করে তোমরা তার নৈকট্য লাভ করার চেষ্টা করো। কার নৈকট্য? আল্লাহ নৈকট্য। ওয়াল আমালি বিমা ইউরদি, আর যে আমল করলে আল্লাহ খুশি হন এরকম আমল করে তুমি আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করো। তাহলে আমরা বুঝলাম আল ওসিলা মানে হল আল্লাহ নৈকট্য লাভ করা, এমন আমলের মাধ্যমে যে আমলকে আল্লাহ ভালো পায়। এই যে আল্লাহ নৈকট্য লাভ, যে কোনো আমল আপনি করেন যদি আমলের সহায়ক হয় এর মাধ্যমে আপনি আল্লাহ নৈকট্য লাভ করেন, ঠিক না? বাকি রয়ে গেছে দোয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় যেমন আল্লাহর কাছে চাই, এই অবস্থায় যেমন বললাম আল্লাহ এই আমলকে কবুল করে তুমি আমার দোয়া কবুল করো। তো এক্ষেত্রে দোয়া তো করি, সবাই করে নিলে দোয়া আলহামদুলিল্লাহ, দোয়া ছাড়া কোনো সময় না। আল্লাহ আকবার, যখন এই কোনো সমস্যা অথবা সমস্যা নাই তখন আমরা আমাদের রকি ডাকি, সবাই ডাকেন তো, সবাই একমত, এর মধ্যে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলিম, এমনকি দেখো অমুসলিম পর্যন্ত ওই নাত্মিক ছাড়া ওদের কথা বাদ দেয়, কারণ দয়াই হলো ইবাদত। তো কখনো কখনো মানুষ আমার দেশে এটি বলে ওসিলা নিয়ে দোয়া করত, আল্লাহ অমুকে ওসিলায় দোয়া কবুল করো, আল্লাহ অমুক অলির ওসিলায় দোয়া কবুল করো, বলে কি না? এইটা হলো কথা, এটা আসলে জায়েজ না, কিন্তু কোন কোন ওসিলা আছে এরকম ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে সামনে। প্রথম নম্বর, আল্লাহ নামের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে, আল্লাহ নামের ওসিলা। এটা আবার দুই রকম ভাবে, একটা হবে আম আর একটা হবে খাস, আল আম আর একটা খাস, একটা হবে অনির্দিষ্ট আর একটা হবে নির্দিষ্ট। আম মানে কি অনির্দিষ্ট কমন, আর খাস মানে নির্দিষ্ট করে আল্লাহকে তুলে একটা নাম নিয়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আর একটা হচ্ছে আম আল্লাহর নাম শুনে ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলেন। যদি কোন বান্দা এই দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার দুশ্চিন্তা চিন্তা দূর করে দেবে। দোয়াটা একটু লম্বা, হয়তো কেউ কেউ শিখেছে, ওই যে ইসলামের আকিদার বই আছে আমার অনুবাদ দেখবেন, একটু লাস্টে এই দোয়াটি আসে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়্যা হুকমুকা আদলুন ফিয়্যা ক্বাদাউকা আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফী কিতাবিকা আও আল্লামতাহু আহাদা মিন খালকিকা أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي. قرية سجة ما شاء الله اجل طوال يستفتر انتو هدو سنتو هدو هدو هدو هدو هدو سنان جدول من سنان دو هدو আমার বলেছেন এই দোয়া করলে আল্লাহ চাইলে আল্লাহ তোমার চিন্তা দুশ্চিন্তা হাম হাম দূর করে দিবে। এই দোয়ার আমি তোমার কাছে তোমার প্রত্যেক নামের ওসিলা নিয়ে যেগুলি তোমার তোমার কাছে চাইছে, আর আল্লাহর প্রত্যেক নামের ওসিলা যেসব নাম তোমার আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে ওগুলোর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো, তাহলে এটা হচ্ছে আম। আর এ নামের সাথে যেসব গুণ আছে ওই সব গুণের গুণান্বিত রব্বুল আলামিন। الرحمن علم القرآن قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى. আপনি বলুন তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নাম নিয়ে আল্লাহকে ডাকবে তাই সঠিক, কারণ আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে। প্রথম নামটা আমরা সবাই জানি আল্লাহ, আল্লাহ ইস্তিগফার করা হয়। আল্লাহ এরপরে আর রহমান, الحمد لله رب العالمين الرحمن الرحيم পড়ে গিয়া আল্লাহ এটা সবাই জানে, হয়তো কিছু মুসলিম আছে পড়ে গেলে সুন্দর না আর কি। ওই কিন্তু শুনে আমরা যখন পড়াই আলহামদু আর রহমানের বলে আর রহমান রহিম বলে আছে কি না, এই জন্য আমার ভাইয়েরা আপনারা আপনি যদি দেখেন কম্পিউটারের নতুন সফটওয়্যার অথবা নতুন করে একটা প্রোগ্রাম বের হয়েছে, এটা শিখলেই অনেক ফায়দা। আপনি করেন অনেক তোমার সুন্দর সুন্দর নামের ওসিলায় তোমার কাছে চাইছি আল্লাহ তুমি আমার এই জরুরত পূরণ করে দাও, যাই না মমতা স্পষ্ট। আরেকটা হলো আল্লাহ তাকে খাস নাম নিয়ে খাস নামের ওসিলা নিয়ে আমি আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দিন যে দোয়াটি আমি সলাতে পড়বো, কোথায় পড়বেন? আল্লাহ এদের অভ্যাস ছিল সাহেবের আপনি বলেন আমরা ওদের অনুসরণ কেন, তো অনুসরণ তো পাওয়া যাচ্ছে না, ওদের অনুসরণ করবেন তো সবসময় চেষ্টা করা দরকার। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ একটি দোয়া শিখিয়ে দিন, এই দোয়া আমি সালাতে পাঠ করব বা দোয়া করব সালাতে। আল্লাহ রাসূল বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইগফিরুদ যুনুবা ইল্লা আনতা তাগফির লি। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক গুণ করেছি। বলেন তো দোয়া কাকে শিখা দিচ্ছেন? আবু বকর সিদ্দিক, এই উম্মতের সিদ্দিক, এই উম্মতের প্রথম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সেরা ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, ওই ব্যক্তিকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল, এই দোয়া করুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক গুনাহ করেছি। তো বলেন তো আবু বকর যদি রকে বলেন, ইয়া রব, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, তাহলে আমরা কি আল্লাহর ওলি হয়ে গেলাম? বলুন আল্লাহকে, আমাদের মতো গুনাহগার কে আছে আল্লাহ? আমি জানি না, একটা মানুষ যদি দোষ করে আছে, মাফ করেন, আপনি মাফ করবেন না? সব, কিন্তু কিছু দোষ দেন অবশ্য। কিছু লোক আছে আর কিছু কিছু লোক এটা তুমি বুঝতে পারবে তার কথা ভাব ভঙ্গিমায় সত্যতা লিখা সব দুষ হয়ে গেছে, করে দিল দুষ করে দিচ্ছি, এরকম আমি করি না। হ্যাঁ, ওকে মাফ করতে উচিত। আল্লাহ তুহিব্বুন আন ইগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভাবো না আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়? যদি তুমি এটি চাও তাহলে আরেকজনকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এরপরে ওয়ালা ইগফিরুদ যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করার মতো নেই। গুনাহ কি মাফ করবে? আপনারা জানেন রুকুতে সেজদায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি মা শাআ আল-ইমান আবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সেজদায় বেশি বেশি করে এই তাসবীহটা পাঠ করতেন, বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুরাচত কত জনে জানেন একটু হাত তুলেন। আল্লাহ রাসূল রুকুতে সিজদায় বেশি বেশি করে এই তাসবীহ বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আমার রব, আমাদের রব, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা কর। তাহলে এটা কি আমরা শিখবো না? যত বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন তত আপনার মর্যাদা বৃদ্ধি হবে আল্লাহর দরবারে। যত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন মনে করেন আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ। যত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন মনে করুন আপনি জান্নাত লাভ করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক ব্যক্তি সম্পর্কে বললেন, ইয়া রাসূলুল্লাহ মতো জাহিল যুগে অনেক দান খেরাত করত, দানশীল ব্যক্তি ছিল, তোর কি এই দানশীলতা কোনো ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এই সব দানশীলতা কোনো ফায়দা হবে না, কারণ সে জীবনে কখনো বলেনি রব্বি ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, হে রব তুমি কিয়ামতের দিন আমার গুনাহ খাতা মাফ করে দিও, সে বলেনি। তাহলে কি বোঝা গেল? যত আপনি বলবেন রাবের কাছে বলবেন আল্লাহ আমাকে মাফ করো, তত আল্লাহ খুশি আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে, দুনিয়া তো মাফ করবে আখিরাত তো মাফ করবে, জাহান্নাম থেকে রাজা দিয়ে জান্নাতুল ফিরদাউস ফিরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিবে। স্পষ্ট কি না? রাব্বি ইগফিরলি, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা এক এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 100 বার রব্বি ইগফিরলি ও তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর পড়তে দেখেছি। অথবা রব্বি ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুব আলাইয়া আমার তাওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, নিশ্চয় তুমি তাওবা কবুল করিয়া তুমি আছো। সুবহানাল্লাহ, তাহলে বলেন তো আপনি কার কাছে চাইলেন? বাবা দাদা বসিলেন, আল্লাহ নামে বসিলেন, আম বসিলেন অথবা খাস বসিলেন, ঠিক না? আগে বলেছি আমরা দেখি যে কোনো নামে বসে আল্লাহ তোমার সব নামে বসে মাফ আসো অথবা দোয়া করেন। আর এখানে যেটা উল্লেখ করছেন এটা হচ্ছে খাস নামে বসে, খাস নামে পরে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর বলে কি ওয়ারহামনি, আর তুমি আমার উপর রহম করো, কারণ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি হচ্ছে গফুর রহিম, গফুর মানে ক্ষমাশীল রহিম মানে দয়াশীল। আল্লাহ কি বলেন? বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, দয়া করো। কেন? যেহেতু তুমি ক্ষমাশীল আর দয়াশীল, তাহলে এই জায়গায় আল্লাহর বিশেষ নির্দিষ্ট খাস নামের ওসিলা নিয়ে সে দোয়া করেছে। স্পষ্ট কিনা? যেমন আপনার রিজিকের প্রয়োজন, আপনি বলবেন ইয়া রাজ্জাক উরজুকনি, বুঝতে পারছেন? হে রাজ্জাক, হে রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দান করো। সবার রিজিকের প্রয়োজন আছে কিনা? আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, কারণ তুমি হচ্ছে রাজ্জাক। ইন্না আল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছে রাজ্জাক, আর রিজিক দাতা একমাত্র আল্লাহ। ইয়া রব, রব যখন বলবেন রব আলামিন আল্লাহ, যখন বলবেন ইয়া রব উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আর এই রব এর অর্থ হচ্ছে তিনটা শেখ ইবনে হাজার রহমাতুল্লাহি করছেন, খালিক সৃষ্টিকর্তা, মালিক আমাদের স্রষ্টা কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। মুমতাজ লালন পালনকর্তা কে? আল্লাহ। তিনটি ইয়া রব তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও, ইয়া রব তুমি আমার প্রয়োজন তুমি পূরণ করে দাও, ইয়া রব আমি অসুস্থ তুমি আমাকে শিফা দাও, বলতে পারা যাবে না? কারণ রবের উত্তর তিনটা, স্রষ্টা মালিক আর পালন করতা, তাহলে ডাকবেন কাকে? আল্লাহকে। মাশাআল্লাহ মুমতাজ, উমুগোয়া তুমুগোর বলার প্রয়োজন নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো ফায়দা হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এগুলো আল্লাহ নামে বসিলেন, বুঝলেন? একটা বললাম নাম, আরেকটা কি খাস, আর আরেকটা হলো আল্লাহর গুণাবলী বসিলা নিয়ে দোয়া করা যায়। আল্লাহর গুণ এইটা এরকম আগের মতো দুই রকম হবে, আম হবে অথবা খাস হবে। যেমন আপনি বললেন হে আল্লাহ তোমার সুন্দর সুন্দর নামের বসিলায় আর তোমার সর্বোচ্চ গুণাবলী বসিলায় আল্লাহর যেসব গুণ রয়েছে ওগুলো সবই তো ভালো, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর যেসব গুণ রয়েছে ওই সব গুণের বসিলায় আম রাখলে অনির্দিষ্ট এটা কি আছে? জায়েজ আছে। আর আরেকটা হলো খাস গুণের ওসিলা, যেমন প্রসিদ্ধ দোয়া নাসাই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া করা, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইনি মা আলিমতাল হায়াত খায়রান লি ওয়া তাওয়াফনি ইযা আলিমতাল ওয়াফাত খায়রান লি। হে আল্লাহ, তোমার গায়বী ইলমের ওসিলা ওয়া কুদরাতিকা আলাল খালক, আর সৃষ্টির উপর তোমার যে ক্ষমতা রয়েছে তার ওসিলা, কারণ বিয়ে হয়ে যাচ্ছে ওসিলা। তাহলে আল্লাহ বিশেষ গুণের ওসিলা, গাইবী ইলম বিশেষ গুণ হলো, আর একটা হচ্ছে ক্ষমতা কুদরত, সব ক্ষমতা মানে কে বলেন আল্লাহ, ক্ষমতা তোমার ক্ষমতার ওসিলা। আহইনি আমাকে জিন্দা রাখো, জীবিত রাখো, মা আলিমতাল হায়াত খায়রান লি যতদিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর তুমি জানো জানো ততদিন তুমি আমাকে জিন্দা রাখো। দোয়া করেন তো এটা না করেন না, অনেকে বুঝে আছে করবে কি জানি না, তাইলে দোয়া শিখতে হবে। আমার নবী শিক্ষা দিয়েছেন আর নবী করেছেন স্পষ্ট কি দোয়া, আহইনি মা আলিমতাল হায়াত খায়রান লি, হে আল্লাহ তোমার গায়বী ইলমের ওসিলা, তোমার কুদরতের ওসিলা, সৃষ্টির উপর তোমার যে ক্ষমতা রয়েছে তার ওসিলা, তুমি আমাকে যতদিন আমার জন্য জিন্দা থাকা পৃথিবীতে থাকা কল্যাণকর ততদিন তুমি আমাকে জিন্দা রাখো। ওয়াতাওয়াফনি ইযা আলিমতাল ওয়াফাত খায়রান লি, আর যখন আমার জন্য মৃত্যুবরণটা করাটা কল্যাণকর তুমি জানো তখন তুমি আমাকে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি হচ্ছে, খাস ওসিলা, খাস গুণের ওসিলা, এটা কি আল্লাহ গুণ, ইলম গায়বী ইলমটা গুণ কিনা, কুদরতের গুণ কিনা, এখানে নাম নিলেন না, এখানে কিসের ওসিলা নিলেন, গুণের ওসিলা। আগে গেল নাম, নামটা কয় প্রকার বলেছি, দুই প্রকার, আর এখানে যে গুণ তাও কি হচ্ছে দুই প্রকার, মাশাআল্লাহ। এটা হচ্ছে শেষ একটা রহমতুল্লাহ আলাইহি আলোচনা আমরা আল্লাহ গুণ রয়েছে কর্ম কাজের গুণ, যখন আল্লাহ এরকম করেন ওই গুণের ওসিলা দোয়া করা যায়, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يعني كنت صفه فعليه، فعلي صفه، يعني رب العالمين راجع كرم قطو تقول ايركا كاج كورن ايركم قول. طب نحن دعاء اليوم আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত নাযিল করুন, রহমত নাযিল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠ করুন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের উপর যেভাবে আপনি সালাত পাঠ করেছেন ইব্রাহিম আর তার পরিবারের উপর, ঠিক না? তো এটা কিরকম রব্বুল আলামিনের, এটা হচ্ছে এমন গুণ যেটা তিনি করেন, এর সম্পর্ক ক্রিয়া কাজের সাথে। তো এরকম ওসিলা নিয়ে দোয়া করা সহি আছে, যেটা এই দোয়া দ্বারা প্রমাণিত হচ্ছে, দরুদ শরীফ দ্বারা প্রমাণিত হচ্ছে। আরেকটা ওসিলা হলো আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই ঈমানের ওসিলা নিয়ে দোয়া করা হচ্ছে, ঠিক আছে? যেমন আল্লাহ বলেন আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি আমার রব, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার পালন কর্তা, তুমি আমার মালিক, আমি ইমান আনলাম, তুমি হচ্ছে আমার ইলাহ, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, সত্য আমাদের একমাত্র তুমি, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি আমাকে মাফ কর, দোয়া কবুল হবে কিনা ইনশাআল্লাহ? আর এটা সহি, তো ইমানের ওসিলা নিয়ে দোয়া করা ঠিক আছে। ওই দেখবেন কিছু লোক আছে যারা বুঝে না এই সবকে নিয়ে, তারা বলে বলে যে না নবীর ওসিলা নিয়ে দোয়া করা যায়, ওলির ওসিলা নিয়ে দোয়া করা যায়, যেরকম স্ত্রী এরকম রাখতে পারে। আপনি আছেন সামনে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. قالوا لكم تجلك سيئاتنا আমরা একজন আবেগ একজন ঘোষণাকারীকে ঘোষণা দিতে শুনলাম, কি দিচ্ছে ঘোষণা, যে ইমানের ঘোষণা দিচ্ছে, ইমানের দিকে আমার জানাচ্ছে, বলছে আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা ঈমান আনো তোমাদের রবের উপর, অতঃপর আমরা ঈমান আনলাম, আমরা সবাই মুমিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল করুন, আমিন. এরপরে কি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার. অতএব হে রব, তুমি আমাদের খাতা কিছু মাফ করে দাও, আমাদের গুনাহ খাতা সব দিয়ে কিছু পরিষ্কার করে দাও, আর আমাদেরকে তুমি নেককার লোকদের সাথে তুমি মৃত্যু দান করো, অর্থাৎ নেককার করে তুমি আমাদেরকে মৃত্যু দান করো, আর আমাদের এ সম্পর্কে পরের দশে বিস্তারিত আলোচনা করবো, আজকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। পাঁচ নম্বর, আপনি আপনি যে অবস্থা যে পরিস্থিতির সম্মুখীন আছেন এই পরিস্থিতিকে আল্লাহর দরবারে তুলে আপনি দোয়া করতে পারেন। যখন মানুষ বলে আল্লাহ আমি অসুস্থ আমাকে শিফা করি না, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও, হ্যাঁ সহি স্পষ্ট গেলেন, তুমি যে পরিস্থিতির সম্মুখীন, তুমি যে অবস্থায় আছো, ওই অবস্থা পরিস্থিতিকে তুলে আল্লাহর কাছে চাইতে পারো, এটা হচ্ছে একরকম ওসিলা। ছয় নম্বর, আপনি ওসিলা নিয়ে দোয়া মানে আরেকজনকে বলতে পারেন আপনি আমার জন্য দোয়া করুন, আমরা এখন বলি না একজন আরেকজনকে, এটা একটু একটু ওসিলা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় এখন আমাদের বাংলাদেশ আরে বলে আমার এমন দোয়া দিচ্ছে সেটা এসে বলে না আমার জন্য দোয়া করে কি না, এটা মানা নয়, আমরা একজন আরেকজনকে বলি ভাই দোয়া করবেন, এই সব কি আছে যাই আছে। তো আমি ছয় প্রকার অশিলা গ্রহণ ঠিক আছে, তিন প্রকার পর্যন্ত আলোচনা হয়েছে একটু বিস্তারিত, পরবর্তী তিন প্রকার পর্যন্ত শাস্ত্র হবে ইনশাআল্লাহ। আর যেটা জায়েজ নয় তা হচ্ছে এমন ভাবে অশিলা নিয়ে উপলক্ষ করে দোয়া করা যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আর যেগুলো কথা উল্লেখ করলাম ওগুলো সব কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর বাকি যেমন বলল আল্লাহ তুমি অমুকের ওসিলায় আমার দোয়া কবুল করো, বুঝছেন তো? হাদা মানে আল্লাহ সাজালের ওসিলায় দোয়া কবুল করো, করে কিনা একজন করে না দুইজন করে অনেক বাবার ওসিলায় দোয়া করো। কি হবে বাবা, আল্লাহ কি বাবার জন্য ছেঁয়া বলছে? কিন্তু সাধারণত দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, কাউকে বলেননি, এই দেখলেন তো আবু বকর সিদ্দিককে বলেননি তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে মাফ করো, বলেছেন নাকি বললেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা তাগফিরলি ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি যে তরিকায় মুহাম্মদ দোয়া করেন এই তরিকায় আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন না। আবার অনেকে আছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তার অনেক মর্যাদা মাশাআল্লাহ, আলা সাইয়্যিদি ওয়া আলি আদম ইয়াউমুল কিয়ামাতি ওয়া লা ফখর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা হয় না, মানে সৃষ্টির মধ্যে কোন সৃষ্টির তুলনা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার মর্যাদা কি উপলব্ধি করে দোয়া জীবনে কখনো কোন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি এরকম বলে দোয়া। আর দোয়ার জন্য বা যে কোনো ইবাদতের জন্য শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করো বা ইবাদত করো, ঠিক না? মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফা মুরাদ, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল যদি তুমি করো যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই, নির্দেশ নেই, তা আল্লাহ পাক কখনো ভুল করবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি তুমি আমার ওসিলা নিয়ে দোয়া করো অথবা আমার মর্যাদা ওসিলা নিয়ে দোয়া করো, এ বিষয়ে আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ পরবর্তী দর্শে। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করুন, সহিহ আকীদার উপর বিশ্বাস করার তৌফিক দান করুন, জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করিয়ে করে দাও, আমাদের জ্ঞান রাখিয়ে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলের নিয়ত খারিজ করো, আল্লাহ আমাদের সকলের নিয়ত খারিজ করো, আল্লাহ আমাদের সকলের নিয়ত খারিজ করো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করার তৌফিক দাও, আল্লাহ বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। মাওলানা আমি আমাদের সকলকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আল্লাহ আমাদেরকে maaf করো, আমাদের মা-বাবাদেরকে maaf করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে maaf করো, জিন্দা মুর্দা সকলকে maaf করো। আল্লাহ দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলির উপর রহম করো, মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আল্লাহ আমাদের দেশের হেফাজত করো। আল্লাহ সৌদি সরকারকে পরিপূর্ণরূপে ইসলামী কানুন জারি করার তৌফিক দান করো। বর্তমান যে বাচ্চা আসছে আল্লাহ তাকে অগ্রসর হওয়ার তৌফিক দাও, চলার তৌফিক দাও, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া মুসলমানদের উপর রহম করো, আমাদের উপর রহম করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا.